ফুল বুঝি বনে মতে, পিলাটি দিন আর তাতে মনে মনে ভাবিছি মো বালিকা বধু বালিকা বধু। বালিকা বধু বালিকা বধু তু কহিলে চাঁদকু আড়ি করিদেবি তো মাথার চন্দন বিন্দু, তু কহিলে নিদরে তোর সবু রাতি ছাড়েবি পূর্ণমী দু ফুল বুঝিবুনি মতে পিলাটি দিন রুততে মনে মনে ভাবিছি মো বালিকা বধু বালিকা বধু বালিকা বধু বালিকা বধু। মাগে কণ্ঠে এনে মো আখিরে রহিছু একা তু আউ কিছি মাগি নাহি ঝাটিয়া পিলা দিন কিয়ে মাগে তারা জন কিয়ে মাগে কণ্ঠে এনে মো আখিরে রহিছু একা তু আউ কিছি মাগি নাহি তো সদাবুনি তুমতে মো বদলিনি সতে মো আখিরে যায় তু বালিকা বধু বালিকা বধু বালিকা বধু বালিকা বধু। ছোটা বেড়ে আম ঘরে গেলে গেলে কহুথিলে বহু করিবে তাতে সেমি ছ গেল মো জীবন সাজিছি ভুলি পারুনি মুততে ছোটা বেড়ে আম ঘরে গেলে গেলে কহুথিলে বহু করিবে তাতে সেমি ছ গেল মো জীবন সাজিছি ভুলি পারুনি মুততে কেতে করুছু গুমান ফেরে দে মো পিলা দিন পুনি থরে নেই যাম বালিকা বধু বালিকা বধু বালিকা বধু বালিকা বধু তুই কহিলে চ চাঁদ খুয়ানি করি দেবি তো মাথার যতন বিন্দু তু কহিলে নিদরে তোরা সবু রাতি ছাড়ে পূর্ণ বিন্দু ভুল বুঝিবুনি মতে বিলাতি দিন তে মনে মনে ভাবিছি বালিকা বধু বালিকা বধু বালিকা বধু বালিকা বধূ।